الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা মাহে রমাজানের আজকের পঞ্চম দিনে উপনীত হয়েছি। রমজান মাসে আমরা 30টি দিন সিয়াম পালনের মাধ্যমে আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে। রমজানের এই মাস রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। যারা প্রকৃত পক্ষে যথার্থভাবে সিয়াম পালন করতে পারেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে, মাগফিরাত রয়েছে এবং তাদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং প্রকৃত সায়েম সেই ব্যক্তি যিনি সিয়াম পালন করে এমন কোনো কথা বলেন না যার দ্বারা তার সিয়াম নষ্ট হতে পারে। প্রকৃতি সিয়াম তিনি যিনি সিয়াম অবস্থায় এমন কোনো কাজ করেন না যে কাজের মাধ্যমে তার সিয়াম বিনষ্ট হয়, এর সওয়াব বাতিল হয়, তিনি ক্ষতিগ্রস্ত হন। সুতরাং আমরা সায়াম বলব তাকেই যিনি এমন কথা বলেন যে কথায় আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি রয়েছে, যে কথায় আল্লাহ রাজি খুশি হন তিনি এমন কথা বলেন। আমরা প্রকৃত সায়েম বলবো তাকেই যিনি এমন কাজ করেন যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, যে কাজের মাধ্যমে তিনি সওয়াব হাসিল করেন তাকে আমরা সায়েম বলবো না। যিনি এমন কাজ করেন যার মাধ্যমে তার সিয়াম বিনষ্ট হয় তিনি মানুষের কাছে নিন্দিত হন, তিনি মানুষের কাছে লাঞ্ছিত হন, অপমানিত হন, সুতরাং তাকে আমরা প্রকৃত অর্থে সায়েম বলবো না। চারটি দিন এই রমজান মাসের চলে গেছে, সামনে আমাদের বাকি রয়েছে হয়তো বা ২৪ দিন কিংবা ২৬ দিন হতে পারে। আজকে পঞ্চম দিন, বিগত চার দিনে আমরা যা করেছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরাও জানি। যদি সেখানে কোনো ত্রুটি থাকে, সে ত্রুটি বিচ্যুতি থেকে আপনাকে আমাকে প্রকৃতপক্ষে সায়েম হওয়ার জন্য তওবা করে ফিরে আসতে হবে। যদি তা না করতে পারি তাহলে ৩০ দিন আমরা খাচ্ছি, আমরা পানাহার পরিহার করছি, এর মাধ্যমে আমি কোনো সওয়াব হাসিল করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা জু'। এমন অনেক সায়েম আছে, এমন অনেক রোজাদার আছে, তার রোজার মাধ্যমে সে কিছুই লাভ করে না, শুধু ক্ষুৎপিপাসার কষ্ট ব্যতীত। সে শুধু ক্ষুধার্তই থাকে, সে তার সিয়াম দ্বারা কিছুই লাভ করে না। ওয়ারুব্বা মিন কায়মিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। এবং এমন অনেক যা রাত্রি জাগরণকারী আছে, যে রাত্রি জেগে ইবাদত করে কিন্তু তার ইবাদতের মাধ্যমে এমন কিছুই সে লাভ করে না, কেবল নির্ঘুম রাত্রি কাটানো ব্যতীত। সে শুধু জাগ্রত থাকে কিন্তু তার জন্য কিছুই থাকে না। অতএব শুধু মণ্ডলী, রমজান মাসের এই সিয়াম প্রকৃত অর্থেই যথার্থভাবে আদায় করতে হলে আমাদেরকে কিছু নিয়ম কানুন পালন করতে হয়, কিছু শিষ্টাচার, কিছু আদব, এগুলির প্রতি আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। তাহলে আমি আপনি এই সিয়ামের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, এই সিয়ামের মাধ্যমে আমি মাগফিরাত লাভ করতে পারবো, আমি নাজাত লাভ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমাকে জান্নাত দিবেন। এই আদবগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত ওয়াজিব কিছু আদব, ওয়াজিব কিছু শিষ্টাচার, যেগুলি প্রত্যেকটি মানুষের জন্য, শুধু রমজান মাসেই নয় অন্যান্য মাসেও আবশ্যক, সর্বোপরি রমজান মাসে বিশেষ করে এগুলি পালনীয়। যদি কেউ এই আদবগুলির প্রতি লক্ষ্য না রাখেন, খেয়াল না করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন যে অনেক সায়েম আছে কিন্তু সে ক্ষুৎপিপাসার কষ্ট ব্যতীত সিয়াম দ্বারা কিছুই লাভ করে না। সুতরাং আমরা যদি এই আদবগুলি পালন না করি তাহলে আমাদের শুধু না খেয়ে থাকাই হবে, সওয়াব হাসিল করা যাবে না। এগুলিকে বলা হয় ওয়াজিব আদব, আবশ্যিক আদব, পালন করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে মুস্তাহাব কিছু আদব আছে, পালন করলে ভালো, না করলে গুনাহ নেই, সিয়াম বিনষ্ট হবে না, কিন্তু পালন করাটা এটা মুমিনের জন্য মুস্তাহাব, পছন্দনীয়, পালন করা যায়। প্রথমত ওয়াজিব আদব, আমি সিয়াম পালন করছি কি উদ্দেশ্যে? আমি রমজান মাসে একটি মাস ৩০টি দিন আমি না খেয়ে থাকব, পানাহার জৈবিক চাহিদা থেকে আমি বিরত থাকব, কিন্তু কেন? তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। যদি কোনো মানুষ আত্মনিয়ন্ত্রিত না হয়, যদি সে তার নিজেকে, তার খাহেসাতকে, প্রবৃত্তিকে দমন করতে না পারে, তাহলে এই সিয়ামের সার্থকতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সিয়াম ফরজ করেছেন কেন? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আমরা তাকওয়াশীল হতে পারি। অন্যান্য ১১টি মাসে আমার মনে যা চায় আমি তাই করেছি, রমজান মাসেও যদি আমি তাই করতে থাকি তাহলে আমি তাকওয়া কিভাবে লাভ করতে পারি? আমাকে তাকওয়া অর্জন করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সর্বতোভাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথার্থভাবে যেভাবে তাকে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর কাছে আপনাকে আমাকে সর্বতোভাবে আত্মসমর্পণ করতে হবে, এর নামই হচ্ছে মুসলিম। রমজানের বাইরে আমি যেমন যত কাজ করেছি কোনো হিসাব নেই, রমজানেও যদি তাই হয় তাহলে এটা হবে, এটা হবে রমজানের সিয়ামের আদবের খেলাফ। আপনাকে আমাকে তাকুয়াশীল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ উদ্দেশ্যেই আপনাকে আমাকে সিয়াম দিয়েছেন। সুতরাং প্রথম প্রথম এবং সর্বোত্তম সর্বপ্রথম আদব হবে আপনাকে আমাকে তাকুয়াশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ কেন ঈমানদারকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে বললেন? আমি তো ঈমানদার, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তো রাসূলের প্রতি ঈমান এনেছি, আমি তার রাসূলকে বিশ্বাস করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? এটা কি নিতান্তই কথার কথা? আসলে তো নয়। দেখেন, আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। সমাজের অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়ামও পালন করছে, কিন্তু পাশাপাশি সুদ ঘুষ মদ তাড়ি সবই চলে। সুতরাং যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে এসে মাথা নত করে, সেই লোকটা এখান থেকে বের হয়ে গিয়ে কি করে সে সুদের টাকা পকেটে ঢুকায়? যদি এখানে মানে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ঈমান থাকে, তাহলে এখান থেকে বের হয়ে গিয়ে সে বেঈমান হতে পারে না, ঈমানহীন হতে পারে না। যে লোকটা এই কাজ করে তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ঈমান আনো। মসজিদে এসে আমি পূর্ণাঙ্গ মুমিন, একজন পূর্ণাঙ্গ সুন্নাতের অনুসারী, মসজিদের বাইরে গেলে আমি ঈমানহীন হয়ে যাই, এর নাম মুমিন নয়। রমজানের এই 30টি সিয়ামের মাধ্যমে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যথার্থভাবে মুসলিম হওয়ার, যথার্থভাবে মুমিন হওয়ার, একজন মুত্তাকি মানুষ হওয়ার। এটা আপনার আমার জন্য আবশ্যক শর্ত। দুই নম্বর বিষয় হচ্ছে, আমরা রমজান মাসে সিয়াম পালন করি, কিন্তু অন্যান্য ফরজ ইবাদতের প্রতি আপনার আমার খেয়াল থাকে না। বিশেষত সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সমাজে এমন মানুষ আছেন যারা মৌসুমী মুসল্লি হন, এমন মানুষ আছেন যারা বার্ষিক মুসল্লি হন, এমন মানুষ আছেন যারা সাপ্তাহিক মুসল্লি হন। মৌসুমী মুসল্লি বলতে রমজান মাস আসছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান চলে যাবে, সালাতের আর খেয়াল থাকবে না। বার্ষিক মুসল্লি দুই ঈদের সালাত আদায় করেন, মাত্র দুই দিন, দুই ওয়াক্ত, এরপরে আর খেয়াল থাকে না। আর সাপ্তাহিক মুসল্লি শুধু শুক্রবারে হাজিরা দেন, আর পরবর্তী আর কোনো খেয়াল নেই। এ ধরনের মুসল্লি হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকে বলেছেন, মুনাফিক মুমিনুনে বলেছেন, মুমিন তো তারাই যারা মুক্তি পেয়ে গেছে। আল্লাহ 10টি শর্ত বলেছেন, তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, মুক্তিপ্রাপ্তর মধ্যে তারাও অন্তর্ভুক্ত যারা মানে যারা নিয়মিতভাবে স্থায়ীভাবে সালাত আদায় করে। এমন নয় এক ওয়াক্ত সালাত আদায় করছে, পাঁচ ওয়াক্ত চারটের কোনো খবর নেই, একদিন সিয়াম একদিন সালাত আদায় করছে শুক্রবারে, আর সপ্তাহের সাত দিনে কোনো খবর নেই, এমনটা নয়। বরং সে নিয়মিতভাবে সালাত আদায় করে। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব করবেন সালাতের। উমামা আল ওয়াহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি, ওয়ামান ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাহু আত-তাবারানি ফিল আওসাত বিইসনাদিন সহীহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। ফামান সালাহাত, যার সালাত ঠিক হবে, সালাহা সাইরু আমালিহি, তার সব আমলই ঠিক হবে, ওয়ামান ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার সালাত বাতিল হবে তার সব আমলই বাতিল হবে। রমজান মাসে সিয়াম পালন করছি অথচ সালাতের কোনো খবর নেই, রমজান মাসে সিয়াম পালন করি অন্যান্য ফরজ ইবাদতের আমার কোনো খেয়াল থাকে না, তাহলে কি এই সিয়াম আমার যথার্থভাবে আদায় হবে? আদৌ হতে পারে না। যদি সিয়াম আমার আমি সালাত আদায় করি না, সিয়াম আমার ঠিক হয়, তাহলে রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন, যদি তার সালাত ঠিক হয় সব আমল ঠিক হবে, সালাত বেঠিক হলে সব আমল বেঠিক হবে। সালাত আমার ঠিক নাই, আমি সালাত পড়ি না, আমার সিয়াম ঠিক হবে? আদৌ হতে পারে না। অতএব আপনাকে আমাকে খেয়াল করতে হবে, আমি রমজান মাসের সিয়াম পালন করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে প্রিয় আমল, এই প্রিয় আমলের সাথে সাথে আমাকে অন্যান্য ফরজ আমলের প্রতিও খেয়াল করতে হবে, আমি যেন সেগুলি খেয়াল রাখি। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। তিন নম্বর বিষয় হচ্ছে আদব হচ্ছে যাবতীয় মুহাররামাত, যাবতীয় নিষিদ্ধ বিষয়, এগুলি থেকে আপনাকে আমাকে সর্বতোভাবে বিরত থাকতে হবে। শুধু পানাহার পরিহার করছি, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকছি, এর নামই কি শুধু সিয়াম? এর নামই শুধু সিয়াম নয়, বরং যাবতীয় হারাম কাজ থেকে আপনাকে আমাকে সর্বতোভাবে বিরত থাকতে হবে, এর নাম হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাত তুআমি ওয়াস শারাব, সিয়াম শুধু এটাই নয় যে সে পানাহার থেকে বিরত থাকবে, ওয়া ইন্নামা সিয়ামু মিনার রাফসি ওয়াল লাগবি, বরং সিয়াম হচ্ছে যে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। ফাইন সাব্বাহু আহাদুন, যদি কেউ গালি দিয়ে ফেলে, ফাল তাকুল, তাহলে তুমি বলবে ইন্নি সাইমুন ইন্নি সাইমুন, রমজান মাসে সিয়ামরত অবস্থায়। এমন তো হতে পারে কারোর সাথে বাগবিতণ্ডা লেগে গেছে, ঝগড়া বিবাদ লেগে গেছে, সে আপনাকে গালি দিচ্ছে, আপনি ওকে গালি দিবেন? আদৌ নয়, বরং গালি না দিয়ে আমার কর্তব্য হবে, আমি এই অশ্লীল কাজ থেকে আমি বিরত থাকব, বরং আমি বলবো ইন্নি সাইমুন, আমি রোজা রাখছি ভাই, আমি তোমার সাথে গ্যাঞ্জাম করতে রাজি নই, আমি তোমার সাথে বাগবিতণ্ডা করতে চাই না, আমি সিয়াম পালন করছি, সুতরাং তুমি তোমার পথে যাও, আমি আমার পথে চাই। আপনাকে আমাকে এই অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু জুন্নাতুন, নিশ্চয় সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ফাইন সাআবাহু আহাদুন আও কাতালাহু, সুতরাং কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, ফালিয়াকুল ইন্নি ইমরুউন সাঈমুন, তাহলে সে যেন বলে আমি সিয়াম পালন করছি, আমি তোমার সাথে এই অশ্লীল কাজে লিপ্ত হতে রাজি নই, আমি সিয়াম রোজাদার। দ্বিতীয় বিষয় হল সমাজে যেটা ব্যাপকভাবে প্রচলিত, বহুল প্রচলিত বললেও ভুল হবে না, সেটা হলো এই, আমরা উঠতে বসতে, আমরা চলতে ফিরতে, আমরা ইচ্ছায় অনিচ্ছায় নির্দ্বিধায় এই কাজটা করি, সেটা হলো গীবত। আমরা পরনিন্দা, দোষ চর্চা, এগুলিতে এতই অভ্যস্ত যে আমি আমার পিতা, আমি আমার মাতা, আমি আমার স্ত্রী, পুত্র, পরিজন, কাউকে ছাড়ি না, যার যেখানে দোষ আছে আমরা সেটা বলতেই থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখুকা মা ইয়াকরাহু, গীবত হচ্ছে ওই জিনিস, তোমার ভাইয়ের এমন কোন বিষয় উল্লেখ করা যে জিনিসটা সে অপছন্দ করে। বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনার এ বিষয়ে অভিমত কি? ইন কানা ফি আখি মা আকুল, যদি আমার ভাইয়ের মধ্যে ওই বিষয়টা থাকে যা আমি বলছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা ফিহি মা তাকুল, তুমি যা বলছো সেটা যদি তার মধ্যে থাকে, ফাকাদ ইগতাবতাহু, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা লাম তাকু মা তাকুল, আর যা তুমি বলছো এটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার অপবাদ দিলে, তার প্রতি তোহমাত আরোপ করলে, অপবাদ দিলে তাকে। আমরা তো বলি যে মানুষ এই কাজটা, তার সম্পর্কে দোষটা বলছে, এটা তো তার মধ্যে আছে, সমস্যা কি? তার মধ্যে যেটা আছে ওইটা যদি তার অগোচরে আমি আপনি বলি, তাহলে এটা হবে গীবত। এটা সর্বতোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরে তার প্রশ্ন হবে, এর মধ্যে তার শাস্তির অন্যতম কারণ হচ্ছে যদি সে গীবত করে, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং গীবত একটা নিন্দনীয় বিষয়, এগুলি থেকে সিয়াম পালন করে অন্য সময় তো অবশ্যই পরিহার করতে হবে, বিশেষ করে সিয়াম অবস্থায় আপনাকে আমাকে এগুলি থেকে বিরত থাকতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে চগলখুরি, নাম্মাম, কাত্তাত। আমরা একজনের দোষ গিয়ে অন্য ভাইয়ের কাছে বলি আর তার দোষ গিয়ে এসে এই ভাইয়ের কাছে বলি, একে বলা হয় চগলখুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চগলখোর জান্নাতে যাবে না। শাব্দিক পার্থক্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি বললেন, ইন্নাহুম আলা ইউআদিবান, নিশ্চয় এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। ওয়ামা ইউআদিবান বিকাবিরিন, কিন্তু বড় কোনো কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুম আলা ইয়াস্তানজিহু মিনাল বাউল, প্রথম ব্যক্তি সে, লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, প্রথম ব্যক্তি সে হচ্ছে এই যে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না, সে পেশাব থেকে নিজেকে আড়াল করত না। ওয়া আম্মা আখার, ওয়া আম্মাল আখার ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে চগলখুরি করত, একজনের দোষ আরেকজনকে গিয়ে বলতো, এই চগলখুরি করে বেড়াত। সুতরাং রমজান মাসের সিয়াম পালন করে আপনাকে আমাকে এই অপবাদ দেওয়ায় চগলখুরি থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। পঞ্চম বিষয় হচ্ছে, আমরা রমজান মাসে আমাদের পার্থিব প্রয়োজন পূরণের জন্য আমরা ব্যবসা করি, আমরা চাকরি করি, আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত, কিন্তু আমি আপনি এমন কাজ করি যেগুলিতে অন্য মানুষ সে ক্ষতিগ্রস্ত হয়, অন্য মানুষ ধোকার শিকার হয়, অন্য মানুষ প্রবঞ্চিত হয়, এগুলি কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাশ্শানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিসটি লম্বা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে তিনি খাদ্যের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ফওয়াজাদা বালালান, তিনি ভিজা পেলেন। এরপরে তিনি বললেন, মা হাজা, এটা কি? বিক্রেতা বলছে, আসাবাহুল মাতার, হে আল্লাহ রাসূল, বৃষ্টির পানি লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তুমি এটাকে উপরে রাখতে, তাহলে মানুষ দেখতে পেত। এরপরে তিনি বললেন, মান গাশ্শানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুধী মণ্ডলী, আজকে ব্যবসা বাণিজ্যে ব্যাপকভাবে প্রচলিত, আপনাদের দেশে এই এলাকাতে আম পাওয়া যায়, দেখা যায় ভালো আমের সাথে খারাপ আম মিশিয়ে দিয়ে আমরা এখানে বিক্রি করছি, ফরমালিন দিয়ে, যেটা নীরব ঘাতক হিসেবে আমাদের কাছে পরিচিত, ফরমালিন দিয়ে আম যাতে পচে না যায় এজন্য আমরা বাজারজাত করছি, আমে বিষ দিয়ে আম যাতে পোকামুক্ত থাকে আমরা এই কাজ করছি, মানুষের জন্য নীরব ঘাতকের কাজ করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা যারারা ওয়ালা যারারা, ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত করবে না, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না কিন্তু অপরকে আমি ক্ষতিগ্রস্ত করছি, সে এই আম খেয়ে ধুকে ধুকে মরবে, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হবে, আমি সিয়াম পালন করে কিভাবে এই কাজ করতে পারি? অফিসে চাকরি করছি, সরকার আমার জন্য নির্ধারিত বেতন এটা আমাকে দিয়ে থাকেন অথবা কর্তৃপক্ষ আমাকে দিয়ে থাকেন, এরপরও অতিরিক্ত কোনো কিছু আমাকে ইনকাম করতে হবে, আয় করতে হবে, এটা কি আমার জন্য বৈধ হবে? আমি এই অতিরিক্ত ইনকাম করে এটা দিয়ে সূর্যাস্তের পরে আমি আপনি ইফতার করছি, আমার আপনার সিয়াম কবুল হবে আল্লাহর কাছে? অথচ এটা আমরা দেদারসে করছি, কখনো অফিস ফাঁকি দেই, কখনো বা উপরি উপার্জন করি, এর মাধ্যমে আমি সুবহে সাদেকের পূর্বে সাহারি খাচ্ছি, আবার সূর্যাস্তের পরে আমি ইফতার করছি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার এই সিয়াম এটা কবুল করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আমারুল মুমিনিনা বিমা আমারুল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেই নির্দেশে দিয়েছেন যা তিনি রাসূলদেরকে দিয়েছিলেন। ওয়া যাকারার রাজুল সুম্মা যাকারার রাজুল, এরপরে তিনি এক লোকের কথা উল্লেখ করলেন, ইয়ুতিলুস সফর, যিনি দীর্ঘ সফর করে এসেছেন, আশআসা ওয়া আকবারা, যার চুল এশকুশকো, কাপড় ধুলামলিন, ইয়ারফাউ ইয়াদাইহি ইলা সামা, সে আসমানের দিকে হাত উঠিয়ে বলছে, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, ওয়া মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, সে যা খেয়েছে সেটা হারাম, সে যা পান করেছে ওটা হারাম, সে যা পরে আছে ওটাও হারাম, সে হারামই খেয়ে থাকে, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে কি করে তার দোয়া কবুল হতে পারে? সুতরাং আমার দোয়া, আমার ইবাদত, এগুলি কবুল হওয়ার জন্য আপনার আমার পানাহার, খাদ্য, এগুলি পরিশুদ্ধ হতে হবে, এগুলি বিশুদ্ধ হতে হবে, এগুলি হালাল উপায় উপার্জিত হতে হবে, যদি না হয় তাহলে আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন গর্হিত কাজ, এগুলিতে আমরা হরদম নিমজ্জিত, সারাদিন আমি সিয়াম পালন করছি, অবসর সময় আছে, সময়টা কিভাবে কাটানো যায়, সুতরাং আমার বাড়িতে কম্পিউটার আছে অথবা ভিসিপি ভিসিআর এগুলি আছে, আমি ওগুলি দেখে সময় কাটাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এগুলি থেকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মদ, তিনি জুয়া এবং বাদ্যযন্ত্র এগুলি হারাম করেছেন। আপনি আমি সিয়াম পালন করছি আর মোবাইলের চিপে গান আছে, আমি কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে গান শুনছি আর কাজ করছি, এটা একজন সাইমের কাজ নয়, এটা একজন রোজাদার ব্যক্তির কাজ নয়। পাশাপাশি আমাদের সামনে আর একটা উপসর্গ যোগ হয়েছে, সেটা হলো বিশ্বকাপ। আজকে আমি আপনি প্রত্যেকেই মনে করি যে এটা দেখার তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা ওখানেই, যে সমস্ত কাজ আপনাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে, যে সমস্ত কাজ আপনাকে আপনার সময়, আপনার শ্রম, আপনার অর্থের অপচয় করে, ওই সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাযদির তাবদিরা, অপচয় করো না, ইন্নাল মুবাযদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ আপনাকে আমাকে সময় দিয়েছেন, আমার আপনার হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করা আপনার আমার কর্তব্য। আপনি আমি জানি না কখন আমার মৃত্যু আসবে, আপনি আমি জানি না কখন আমার এই হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, তখন এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না, সেই মৃত্যুর জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে, সবসময় সর্বদাই প্রস্তুত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, বিচক্ষণ মুমিনকে, আইয়ুল মুমিনে আকিয়াস, বিচক্ষণ মুমিনকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচক্ষণ মুমিন হচ্ছে সেই যে সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, সেই হচ্ছে উত্তম মুমিন, সেই হচ্ছে বিচক্ষণ মুমিন। আপনাকে আমাকে ওই মুমিন হতে হবে। সিয়াম পালন করছি, আমি তাকওয়া অর্জনের চেষ্টা করছি না, সিয়াম পালন করছি, আমি আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করছি না, তাহলে সিয়াম আপনাকে আমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে, কি করে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? আপনাকে আমাকে এই দিকগুলিতে খেয়াল রাখতে হবে, এগুলির প্রতি আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, আমি যেন গর্হিত কাজ থেকে বিরত থাকি। মুমিনের জীবনের প্রত্যেকটি কাজ এটা ইবাদত হতে পারে, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে হয়, তার নির্দেশিত পথে হয়, কিন্তু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে না হয়, তার নিষিদ্ধ পথে হয়, তাহলে ও কাজ ইবাদত হতে পারে না, বরং তার জন্য আপনাকে আমাকে শাস্তি পেতে হবে। আমরা এগুলি কাজ থেকে সর্বতোভাবে আমরা বিরত থাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। দুই নম্বর বিষয় হচ্ছে মুস্তাহাব কতগুলি আদব আছে যেগুলি পালন করা আপনার আমার জন্য জরুরি। দলিল ভিত্তিক বলা সম্ভব নয়, যেহেতু সময় অনেকটাই পেরিয়ে গেছে, আমি শুধু বিষয়গুলি বলি, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি সিয়াম পালন করতেন, কিয়ামুল লাইল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাওয়ামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মুত্তাফাকুন আলাইহ। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করলো, রাত্রি জেগে তারাবির সালাত আদায় করলো কিংবা তাহাজ্জুদ সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আমাদের কর্তব্য হবে আমরা যেন তারাবি অথবা তাহাজ্জুদ সালাত আমরা নিয়মিত আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা। দুই নম্বর বিষয় হচ্ছে এই মাসে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে, বিশেষ করে রমজান মাসের রাত্রে এসে তিনি আমাদেরকে আহ্বান করেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়া শাররে আকসির, হে কল্যাণের অভিযাত্রীরা সামনের দিকে অগ্রসর হও, আরো বেশি বেশি কল্যাণের কাজ করো, বেশি বেশি পুণ্যের কাজ করো। হে অকল্যাণের অভিসারীরা, হে মানুষের অগোচরে মানুষের দৃষ্টির আড়ালে যারা পাপাচার করো, যারা রাত্রির অন্ধকারে পাপাচার করছো, অকল্যাণের অভিসারীরা, পাপাচারে নিবর্জিত মানুষরা, থেমে যাও, তোমরা এখানেই বিরত হও আর সামনের দিকে অগ্রসর হও না। সুতরাং আমাকে আপনাকে এই মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কোরআন ইউশাফিআন, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাত্রিতে ঘুমানো থেকে বিরত রেখেছিলাম, সে আমাকে তেলাওয়াত করেছে, আমি তার জন্য সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় তার জৈবিক চাহিদা থেকে, তাকে পানাহার থেকে বিরত রেখেছিলাম, তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। সুতরাং এই রমজানের এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তাহলে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটা কবুল হবে, আমি আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। রমজান মাসে সাহারি খাওয়া এটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতুন, সাহারি গ্রহণ করো, কারণ এর মধ্যে বরকত রয়েছে। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে, সাহারি যদি না করতে পারে তাহলে কি সিয়াম বাতিল হবে, সিয়াম রাখা যাবে? অবশ্যই রাখা যাবে, সাহারি খাওয়াটা সুন্নত। যদি কেউ কোনো কারণে সাহারি খেতে না পারেন তাহলে অবশ্যই তিনি সিয়াম পালন করবেন, বিশেষত ফরজ সিয়াম। এর সাথে আরেকটি বিষয় হলো, আপনাকে আমাকে সূর্যাস্তের সাথে সাথে দ্রুত ইফতার করতে হবে। আমরা অনেকেই বলে থাকি আজকের এই দীর্ঘ দিনে, দীর্ঘ সময়ের দিনে, অর্থাৎ সেই সুবহে সাদেক হয় ধরেন 3:50 বা 3:56 আর সূর্যাস্ত চায় প্রায় 7, এই 15 ঘন্টা আমরা না খেয়ে থাকছি, 2 মিনিট অপেক্ষা করতে পারবো না? এটা আসলে কথা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা মাআজ্জালুল ফিত্র, যখন যতক্ষণ পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার অর্থে এই নয় যে সূর্যাস্তের পূর্বেই আমি ইফতার করব, বরং সূর্যাস্তের সাথে সাথে আমি ইফতার করব, এটা আমার জন্য কর্তব্য, আপনাকে আমাকে এই খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। সাহাবী বলছেন, কারিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর ন্যায় তিনি তার চেয়ে অধিক তিনি দান করতেন। আমরা রমজান মাসে বেশি বেশি দান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে এই বিষয়গুলি যথার্থভাবে পালন করার তৌফিক দান করুন। আমরা যেন রমজানের এই আদবগুলি, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ এই বিষয়গুলি আমরা এগুলি পালন করতে পারি, আমাদের সিয়ামকে আমরা যথার্থভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুল কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহীম।